إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أمرا ديتيو দার্স শুরু করছি। এটা পূর্বেরটার সঙ্গে সংশ্লিষ্ট। পূর্বে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আলোচনা করেছি, তারই একটা অংশ হচ্ছে যখন কোনো ব্যক্তিকে আপনি সর্বময় ক্ষমতার মালিক মেনে নিলেন, এখন কাজ হবে কি? তার হুকুম মেনে নেওয়া, কি করা। এটা আমি বলেছিলাম, একটা কোম্পানির মনে করেন প্রায় 1,00,000 কর্মচারী আছে, তারা মালিককে চিনে না, যে কারণে তার হুকুম মানে না। এর মধ্যে ম্যানেজার এসে পরিচয় করালো যে ইনি হচ্ছেন আমাদের এই কোম্পানির মালিক, তিনি সব ক্ষমতার অধিকারী, এখন থেকে তিনি যা বলবেন তাই আইন। আমরা এতক্ষণ আলোচনা করলাম যে এই গোটা জাহানের মালিককে, এখন কাজ কি হবে? তার আইন মেনে নেওয়া। এটাই আমরা এখন আলোচনা করছি। কর্মচারী সারাদিন তসবি পড়ে, তুমি আমার মহাজন, তুমি আমার মহাজন, আপনি আমার মালিক, হুকুম মানে না, কি হবে? এই কর্মচারী চাকরি থাকবে? যখন তুমি মেনে নিচ্ছ যে আপনি আমার মালিক, তাহলে তার কাজ হবে কি? আমরা আগের আলোচনায় মেনে নিলাম যে আমাদের আল্লাহ, আমাদের রব একমাত্র কে? এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমার তার হুকুম মেনে নেওয়া। রাষ্ট্রবিজ্ঞানের মতেও আইন কাকে বলে? সার্বভৌম ক্ষমতার অধীনে যে হুকুম দেওয়া হয় তার নাম কি? এজন্য দেখবেন সংসদে আইন পাস করতে পারে, আর শাপলা চত্বরের লক্ষ মানুষ আইন পাস করতে কেন পারে না? শাপলা চত্বরের 10-20 লাখ লোক হলেও আইন করতে পারে না, আর সংসদে 300 লোকে আইন পাস করে, কেমনে? কারণ এই 300 লোকের হাতে কি আছে? গোটা দেশের ক্ষমতা আছে। আগে ক্ষমতার মালিক হয়ে তারপরে যে হুকুম দেওয়া হয় তার নাম কি? আইন। আমরা আগে মেনে নিলাম যে সমস্ত ক্ষমতার মালিক কে? এবারে হুকুম মানব কার? এটাই হচ্ছে এবাদা। এটার নাম কি? এবাদা। কোরআনের সুরায়ে জারিয়াত 51 নম্বর সুরার 56 নম্বর আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু আয়াতটা ভেঙে যাচ্ছে কম্পিউটারের কারণে, শীটে ঠিক আছে, আপনারা শীটগুলো দেখে আয়াত ঠিক করে নেবেন। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানবকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তারা কেবলমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে। ইবাদত বলতে কি বোঝায় এখানেই গণ্ডগোল। আমার দেশের মানুষেরা মনে করে ইবাদত মানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা রাখা, ধনী হইলে হজ করা, যাকাত দেওয়া, এর নাম কি? ইবাদত। এইগুলো করলে একজন লোক আবেদ হয়ে যায়। যদি এইগুলোর নাম ইবাদত হয়, রমজান রাখি আমরা, রোজা রাখি 1 মাস, তাহলে বাকি 11 মাস কার গোলাম? 5 ওয়াক্ত সালাত আদায় করতে সময় লাগে ঠিক মতো পড়লে 2 থেকে 2 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা, আর যদি কাকের ঠোকর মারে তাহলে আরো কম লাগবে, ধরলাম 2.5 ঘন্টাই। তো যদি 5 ওয়াক্ত নামাজের নামই ইবাদত হয়, তাহলে দৈনিক আমরা 2.5 ঘন্টা আল্লাহর গোলাম, বাকি 22 ঘন্টা কার গোলাম? এই জন্য মনে রাখতে হবে ইবাদত কাকে বলে। ইবাদত বলা হয় এক কথায় আল্লাহর হুকুম মেনে জীবনের সকল ক্ষেত্রে যা কিছু করা হয় সবগুলোই কি? যদি আল্লাহর হুকুম মতো হয়। বুখারীর স্পষ্ট হাদিস আছে, হালতা লুকমাতা ফি ফি ইমরাতিক, এমনকি একটা খাদ্য লোকমা যদি তুমি তোমার স্ত্রী মুখে তুলে দাও তাও ইবাদত। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মনের প্রবৃত্তির কামনা পূরণ করি, এতেও কি ইবাদত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এটা অপাত্রে ব্যবহার করতে তাহলে গুনাহ হতো কিনা? অপাত্রে আল্লাহর হুকুমের বাইরে গিয়ে যদি তুমি এটা করতে তাহলে গুনাহ হতো কিনা? হ্যাঁ, তা তো হতো। তাহলে আল্লাহর হুকুম মেনে যদি তুমি করো তাহলে কি হবে? তাহলে আপনার স্ত্রী সন্তান নিয়ে যে আপনি আনন্দ ফুর্তি করেন তাও কি ইবাদত? এই জন্য ইবাদতটাকে বুঝতে হবে, ইবাদত খালি নির্দিষ্ট কয়েকটা আনুষ্ঠানিকতার নাম না। এখন হলো ইবাদত করব কেমনে, এক্ষেত্রে আমরা গন্ডগোল করি, আমরা মনে করি ইবাদত একটু বেশি করতে পারলেই ভালো। এদেশের মানুষ মনে করে অসুবিধা কি, ফরজ নামাজের পর একটা মোনাজাত করে আল্লাহুম্মা আমিন, রব্বানা জালামনা, অসুবিধা কি? মোনাজাতটা না দিলে মনটা ভরে না? কিন্তু এটা জানতে হবে, এটা আল্লাহ নবী শিখাইলেন কিনা, রাসূলের তরিকা আছে কিনা। এই একটা মোনাজাত দিয়ে প্রায় 100 সুন্নাকে নষ্ট করছে এখান থেকে। আমাদের ফাঁকে ফাঁকে আমাদের ছেলেরা শুনবে আপনাদেরকে, ফরজ সালাতের পরে কি কি দোয়া আছে, আমি আর এখনো বিস্তারিত বলছি না, সময় আমাদের সীমিত আছে। ইবাদত এই জন্য আপনি বেশি করলেই ফায়দা নাই। আপনি জোহরের সালাত ফরজ পড়লেন 4 রাকাত, আসর পড়লেন 4 রাকাত, এশাও 4 রাকাত, মাঝখানে মাগরিব কয় রাকাত? কেউ যদি বলে মাগরিবটাও 4 রাকাত পড়বো, অসুবিধা কি? অসুবিধা কি? রুকু করবো আল্লাহর জন্য, সেজদা করবো আল্লাহর জন্য, অসুবিধা কি? না, আপনি যতই সুবিধা মনে করেন এটা হবে না, কারণ আল্লাহ এভাবে হুকুম করেন না, রাসূল এভাবে শিখান নাই। এজন্যই কোরআনে বলা হয়েছে ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, সূরা আহজাব 33 নম্বর সূরার 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা ওহী করা হয়েছে তুমি কেবলমাত্র তারই অনুসরণ করবে। অনুসরণ করো কিছের? ওহীর। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। ওহীর বিধান বাদ দিয়ে মানব রচিত কোন আইন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কোন অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরায় আহজাব 7 নম্বর সূরার 54 নম্বরে, আল্লাহ বলছেন, না এটা 7 নম্বর তো না, এটা হচ্ছে 33 নম্বর সূরা, 33 নম্বর, এটা ভুল আসছে এখানে, 33 নম্বর সূরার 54 নম্বরে আল্লাহ বলছেন আলা লাহুল খলক ওয়াল আমরু। জেনে রাখো আলা, এটা শব্দটা কিরকম, আগের যুগের রাজা বাদশাদের দরবারে একটা ঘোষক থাকতো, হুশিয়ার সাবধান, তার মানে এখন ওই রাজা আসবে, আলা শব্দটা আসবে এরকম আছে, আলা সাবধান হুশিয়ার। লাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি এবং আইন তারই চলবে, অর্থাৎ সৃষ্টির যার আইন চলবে তার, সৃষ্টি করেছেন কে? এই মাইকটা তৈরি করলো একজনে, আইন চলবে আমার? তাহলে মাইক চলবে নাকি? তাহলে এই আপনাকে আমাকে দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন কে? মানুষ কোনো কিছু স্রষ্টা না, উদ্ভাবক আবিষ্কারক। এই মাইক তৈরি করলো যারা, তারা আল্লাহর সৃষ্টিকে জোড়াতালি দিয়ে কি করলো? আবিষ্কার করলো, এটার মধ্যে এই যারা করলে এটা হবে। এই জন্য সৃষ্টি হচ্ছে সম্পূর্ণ কার? মানুষ একটা সরিষার দানাও তৈরি করতে পারে না আল্লাহর কোন উপকরণ বাদ দিয়ে, পারবে? আলা লাহুল খলক ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। এরপরে আল্লাহ তাআলা ধিক্কার দিচ্ছেন যে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করছে যারা, আল্লাহ ধিক্কার দিচ্ছেন, আল্লাহ তাচ্ছিল্য করছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযম বিহিল্লাহ, তাদের জন্য কি এমন কিছু শরীক আছে, আমলাহুম শরাকা, এমন কিছু শরীক আছে, পীর বুজুর্গ আছে, মন্ত্রী এমপি আছে, দরগা দুর্গ আছে, খাজা গাজা আছে, ল্যাংটাওয়ালা আছে, আমলাহুম শরাকা? কারণ আইন তৈরি করে দুই রকম লোকেরা, কয়রকম লোকেরা? এক দল হচ্ছে সংসদে বসে তৈরি করে, আর এক দল হচ্ছে খানকায় বসে। এই যারা চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া পাঁচতিবার জিকির সৈলতিবার জিকির পাশান পাশের জিকির ফোসফোস করা জিকির তৈরি করলো, তারা শরীয়ত তৈরি করে নাই? সংসদে বসে যেরকম আল্লাহর আইন বাদ দিয়ে ভিন্ন আইন তৈরি করে, ঠিক খানকায় বসেও কি করে, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করে। আল্লাহ তাআলা বলছেন এই ছয় লতিফার জিকির আল্লাহ নবী করেছেন, কোন সাহাবীরা করেছেন, কোরআনে আছে হাদিস আছে, সুফিদের বইতেও লেখা আছে যে কোরআনে নাই হাদিসে নাই, বুজুর্গরা তৈরি করেছেন, চরমায়ের বই দেখেন বেদে মারিফাত লেখা আছে পরিষ্কার যে ছয় লতিফার জিকির কোরআনে পাক ও হাদিসে পাকে নাই, তবে বুজুর্গেরা আল্লাহ পাককে পাওয়ার জন্য একটা রাস্তা হিসেবে তৈরি করেছেন। তার মানে তাহলে আল্লাহর নবী আল্লাহকে পাওয়ার রাস্তা বাতলে যান নাই, আর ওই বুজুর্গেরা এই রাস্তা তৈরি করার আগে যত লোক মরে গেছে তারা কেউ আল্লাহকে পান নাই, আল্লাহকে তারা যেই পথে পেয়েছেন ওই পথে আমাদেরকেও পেতে হবে। মন গড়া কোন তরিকা তৈরি করে কি করা যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না, শয়তানকে পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে? ওই যে ওরা কয় না ওই আল্লাহরে দেখছে, দেখে তো কিছু একটা ঠিকই, কিন্তু কাকে দেখে? শয়তান দেখে পরিষ্কার। এটা সুবিধার বইতেও আছে, আমি এগুলো বলতে আরো সময় লাগবে, কারণ লিখতে আরো দুইটা আছে, অজহরে শেষ করতে হবে। ওই যে বুজুর্গেরা দেখে কি দেখে, সুবিধার বইতে কাহিনী আছে, আব্দুল কাদের জিলানির কাছে একবার শয়তান বড় সিংহাসন তৈরি করে আসছে, আর বলছে আব্দুল কাদের তুমি যে ইবাদত করছো আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, তোমাকে নেওয়ার জন্য আসে গেছে নিজেই বোরাক নিয়ে আসছে। তো আব্দুল কাদের জিলানি নাকি বলছেন একটু অপেক্ষা করুন, ঘরের থেকে বড় লাঠি নিয়ে আসছে, যার শয়তান আল্লাহ তো এরকম কারোর জন্য সিংহাসনে নিজে আসবেন না, তো পিছানো শুরু করবেন, শয়তান পালাইল এখান থেকে, দূরে গিয়ে বলে যে আব্দুল কাদের তোমাকে তোমার এলেম বাঁচাইছে। উনি বলে এটা তো আরেকটা শয়তানি, আমাকে আল্লাহ বাঁচিয়েছেন। তখন নাকি শয়তান বলেছে আব্দুল কাদের আজকে তুমি সত্যি আল্লাহ তোমাকে হেফাজত করেছেন, আমি এই কৌশলে ইতিপূর্বে তোমার মতো 39 জনকে বিভ্রান্ত করেছি। তাহলে ওই সময় যদি 39 জনকে বিভ্রান্ত করে কাদের কাছে 40 জন হয়ে আসে আব্দুল কাদের কাছে, তাহলে এরপর তো শয়তান মরে নাই, শয়তান এখনো আছে না, তাহলে এদের কাছে কারা আসে? সুফিদের বই থেকেই দলিল প্রমাণ পেশ করা যাবে যে সব জায়গায় কে আসে, শয়তান আসে। এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলছেন আমলাহুম শুরাকাও, তাদের কি এমন কোন শরীকার দেবদেবী আছে, এমন কোন বুজুর্গ আছে, সারা উলাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াজাম বিল্লাহ, যে তারা আল্লাহ যা অনুমোদন করেন নাই এমন আইন বিধান তসবিহাল লজিফা তরিকা তৈরি করে দিচ্ছে। এরকম তৈরি করে কয় জায়গায়? দুই জায়গায়। কয় জায়গায়? কোথায় কোথায়? সংসদে আর খানকায়। এটা মনে রাখবেন, আল্লাহ বলছেন সারা উলাহুম মিনাদ দ্বীন, তাদের জন্য দিনের বিধান দিয়েছে যার অনুমতি মা আলাম ইয়াজাম বিহিল্লা, যা আল্লাহ অনুমোদন দেন নাই। এরপর আল্লাহ বলছেন আলাউলা কালিমাতুল ফাসল, যদি ফয়সালার চূড়ান্ত ঘোষণা না থাকতো লাকুদিয়া বাইনাহুম, তাহলে অবশ্যই তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হতো, অর্থাৎ আল্লাহ তাআলা হুমকি দিলেন সব শেষ করে দেওয়া হতো। সূরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াত আরাকাত আল্লাহ বলছেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেন, আল্লাহর বিধানকে মুআক্কিব কেউ নেই, পশ্চাতে ফেলে দেওয়া, পিছনে ফেলে দেওয়া, আল্লাহর আইনটাকে পিছনে রেখে দিয়ে বিকল্প আইন তৈরি করে চালু করে দেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেন। এটা কয় না আয়াত? সূরায়ে রাদ 13 নম্বর সূরার 41 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা দিয়েছেন একটা আইনের কিতাব হিসেবে। কোরআনে পরিষ্কার বলা আছে এই কোরআন দিয়ে দেশ চলবে, এই কোরআন দিয়ে শাসন চলবে। কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরার 105 নম্বর আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকুমুল কিতাবা, নিশ্চয় আমি তোমাদের উপরে কিতাব নাযিল করেছি বিল হককে যথাযথভাবে, লিতাহকুমু বাইনান নাস বিমা আরাকাল্লাহু ওয়ালা তাকুন লিল খায়িনিনা খায়িনিনা খাসিমা। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা ইলাইকুমুল কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন সে অনুযায়ী যেটা আল্লাহ আপনাকে দেখিয়েছেন। বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে কোরআনের মাধ্যমে যে আইন বিধান দিয়েছেন, যে বিচার ফয়সালার পদ্ধতি দিয়েছেন, এইভাবে বিচার ফয়সালা করার জন্য আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন কোরআন। এই কোরআন দিয়েছেন কিসের জন্য? লিতাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে বিচার ফয়সালা করার জন্য। পরিষ্কার। এরপরে বলছেন ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা, আপনি খেয়ানতকারীদের পক্ষে বিতর্কিত হবেন না, যারা আল্লাহ আইনকে বাতিল করে খেয়ানত করেছে, আল্লাহর আমানত যারা খেয়ানত করেছে, এদের পক্ষে কথা বলবেন না, ওকালতি করবেন না। তাহলে যারা আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করে, এই আইন দিয়ে যারা বিচার করে এবং ওই আইনের পক্ষে তারা ওকালতি করে, এই তিন প্রকারের লোক কোথায় গেল? আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে লাভ নেই, বরং তাদের কোরআনের এই আয়াতটাকে গবেষণা করা উচিত, যদি মুসলিম হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর বিধানের পরে কারো কোনো এই অভিযোগ করার অধিকার আছে কিনা। কোরআনে পরিষ্কার বলা আছে, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ আর কোন মুমিন স্ত্রী লোকের অধিকার নেই যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন নির্দেশ দিবে সেই নির্দেশের ব্যাপারে তারা এখতিয়ার খাটাবে, যে মনে চাইলে গ্রহণ করলাম না চাইলে করলাম না। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এরপর আল্লাহ বলছেন, ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনকে অমান্য করলো, আল্লাহর বিধান থাকা সত্ত্বেও আল্লাহর বিধানকে না মেনে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার ফয়সালা করলো, আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট ভাবে আল্লাহর পথ থেকে গোমরাহ হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা একদল মানুষ সম্পর্কে বলেছেন যে এই লোকগুলো দাবি করে আল্লাহকে মানি অথচ তারা মুমিন না, এরা কারা? সূরা বাকারা 2 নম্বর সূরার 8 নম্বর আল্লাহ বলছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ও বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার তারা মুমিন নয়। তারা তাহলে কি? তারা মুনাফিক। মূলত এখান থেকে মুনাফিকদের আলোচনা শুরু। আপনারা আশ্চর্য হবেন, কোরআনের সূরায়ে বাকারা ফাতিহার পরেই যে লম্বা সূরাটা, এই সূরার শুরুতে আল্লাহ মানুষকে তিনটা ভাগে ভাগ করেছেন, যদিও মানুষের মূলটা মূল ভাগ দুই ভাগ, কয় ভাগ? একটা দল কাফের একটা দল মুমিন, কিন্তু মাঝখানে আর এক দল লোক আছে বাহ্যিকভাবে, এরা বাহ্যিকভাবে মুমিন ভিতরে কাফের। এই জন্য আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন। অনেকে জিজ্ঞেস করে যে প্রত্যেকটা বইয়ের তো একটা আলোচ্য বিষয় থাকে, মানুষের কোরআনের আলোচ্য বিষয়টা কি? কোরআন যেটা কিতাব এর আলোচ্য বিষয় কি? ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় কি? মানুষের দেহ, এটা নিয়ে তারা গবেষণা করে। এরকম ভাবে যারা দর্জি বিজ্ঞান শিখে তাদের আলোচ্য বিষয় কি? মানুষের পোশাক। এরকম কোরআনের আলোচ্য বিষয়টা কি? কোরআনের আলোচ্য বিষয় মানুষ, মানুষের কল্যাণ, মানুষের অকল্যাণ, মানুষের পরকালীন মুক্তি, দেহকালীন মুক্তি, মানুষের সুস্থতা অসুস্থতা এইসব নিয়ে আলোচনা করেছে কোরআনের ভিতরে, মানুষের দিক নির্দেশনা দেওয়া। তো এই জন্য আল্লাহ তাআলা শুরুতেই মানুষের পরিচয় দিয়েছেন, প্রথমে হুদাল লিল মুত্তাকিন থেকে মুত্তাকিনদের পরিচয় দিলেন পাঁচটা আয়াতে, কয়টা আয়াতে? এরপরে ইন্নাল্লাযিনা কাফারু থেকে শুরু করে দুইটা আয়াত হচ্ছে কাফেরদের সম্পর্কে, কাদের সম্পর্কে? কাফেরদের সম্পর্কে। কয়টা আয়াত? পাঁচ আর দুই কত গেল? সাত। আট নম্বর আয়াত থেকে শুরু হলো আর এক প্রকার লোকের আলোচনা, যে লোকগুলো না মুত্তাকিন না কাফের, বাহ্যিকভাবে দেখলে মনে হয় মুত্তাকিন বুজুর্গ, আবার ভিতরগতভাবে সে কি? এদেরকে বলা হয় মুনাফিক। কি বলে এদেরকে? এদের আলোচনা আট নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনেছি পরকালের প্রতি, আমরা পাকা মুমিন, আমরা নামাজ না পড়লে কি বিমানটা ঠিক আছে? নামাজ না পড়লে কি বিমান? আরে ভাই, নামাজ আর ঈমান থাকে না, ঈমানই থাকে না। সূরা বাকারা আট নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা হুম বিমুমিনিন, এই লোকগুলো মুমিন নয়, এরা কি তাহলে? এইখান থেকে ১৩টা আয়াত, কয়টা আয়াত? চিন্তা করছেন কাফেরদের জন্য কয়টা আয়াত আর মুনাফিকের জন্য কয়টা আয়াত? ১৩টা আয়াত নাযিল করেছেন। তাহলে মুনাফিক মারাত্মক বেশি না কাফের বেশি? কোরআনে কাফেরুন নামে একটা সূরা আছে আর মুনাফিকুন নামে একটা সূরা আছে, সূরায়ে কাফেরুন মাত্র দুই লাইন, কুলি আইয়ুহাল কাফেরুন, আর সূরায়ে মুনাফিকুন দেয়ার পৃষ্ঠাব্যাপী। কাফেরের জন্য বলা হয় না জাহান্নামের সর্বনিম্ন স্তর, মুনাফিকের জন্য বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে। আর মুনাফিকের সর্বপ্রথম গুণ হচ্ছে জাহাদ্দাসা কাজাবা, কথা বলে মিথ্যা বলে, কথা বলে আমরা মুমিন আল্লাহর আইন মানে না। এটা কি আপনারা তো বলছেন মুনাফিক মানে মিথ্যা কথা বলে যে লেনদেনের মধ্যে, খালি ওইটা না, সবচেয়ে বড় মুনাফিক কোনটা, যে বললো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কিচ্ছু মানি না আর আল্লাহর বিধান মানতে রাজি না, এগুলো কি বুঝতে হবে, এটা গভীর বিষয় এটা। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আইন বিধানের বিষয়টা এরকম, ফালা ওয়া রাব্বিকা আল্লাহ কসম করে বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইনে বিচার ফয়সালা না করবে এবং ওই বিচারকে অন্তর দিয়ে মেনে না নিবে, মনের মধ্যে কোনো সংশয় থাকবে না, এরকম ভাবে সম্পূর্ণরূপে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না, ওটা মুনাফিক হতে পারে, কি হতে পারবে না। কোরআন আয়াত দেখেন, আল্লাহ বলছেন সূরায়ে নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সালা ওয়া রাব্বিকা, না তোমার রবের কসম সে মুমিন নয়, সালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক যে মুআমালাত আছে, মামলা আছে, এইগুলোতে আপনাকে বিচারক না মানবে, সুম্মা লা তাজিদু ফি আনফুসিহিম মিম্মা কাযাইতা, আপনি যে বিচার ফয়সালা করবেন সে ব্যাপারে তাদের মধ্যে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না। এরপর ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে, এটা না করা পর্যন্ত কেউ মুমিন হতে, এটা আল্লাহ কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, না আপনার রবের কসম সে মুমিন হতেই পারে না, কসম করেছেন কে, তাহলে আইন বিধানের ক্ষেত্রে যদি আল্লাহর আইন মানতে পারলাম না, এমনি মাশাআল্লাহ উমরা করতে কোনো কমি নাই, হজ করতে কমি নাই, নামাজ পড়তে অসুবিধা নাই, রোজা রাখতে অসুবিধা নাই, এতে বুশেরও অসুবিধা নাই, হোয়াইট হাউসে প্রতি বছর রমজানের প্রথম তারিখে মুসলিমদের সম্মানে ইফতার মাহফিল দেওয়া হয়, কারণ রোজা রাখতে বুশের কোনো আপত্তি নাই, ওবামারও কোনো আপত্তি নাই, আপত্তিটা কোন জায়গায়, আল্লাহর আইন বিধান মানা যাবে না, এটা মসজিদে থাকবে। এই যে ধর্মটাকে রাষ্ট্রের থেকে আলাদা করেছে, এই কাজটা আজ প্রথম করেছে খ্রিস্টানরা, এবং ওই খ্রিস্টানদের থেকেই বৈরাগ্যবাদের জন্ম, এখান থেকে পীরতন্ত্রের জন্ম, পোপ আর পীর দু জায়গায় পেয়ে আছে, পোপ আর পীর, পোপ ভ্যাটিকান থেকে হুকুম দেয়, কোন হুকুম, ধর্মীয় হুকুম, আর বাইরে তার কোনো হুকুম নাই, তার মানে ধর্মটাকে আর রাষ্ট্রকে আলাদা করেছে খ্রিস্টানরা আর বাস্তবায়ন করেছে এই মুসলমানরা। আল্লাহ বলছেন না ওরা মুমিন হতেই পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই ওই সমস্ত লোকদেরকে, আয়াযুমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক, যারা দাবি করে আমরা কোরআন মানি, হাদিস মানি, আপনার উপরে যা নাযিল করা হয়েছে, আপনার আগের নবীদের প্রতি যা নাযিল করা হয়েছে আমরা সব মানি, অথচ বিচার ফয়সালার ক্ষেত্রে বলে কি, ওয়া তাহাকামুন আইলা তাগুত, তারা বিচার ফয়সালা নিয়ে যায় কার কাছে, তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়। এই তাগুত মানি বোঝা গেল তাহলে বিচারক আছে একদল, আমার দেশে কোরআনের তর্জমায় দেখবেন লেখা থাকে তাগুত মানি শয়তান, তাহলে শয়তানের কি এজলাস আছে যে এখানে শয়তান বসে থাকে, দলে দলে মানুষ বিচার বিচার নিয়ে যায় না, এই তাগুত অর্থ বুঝতে হবে, পরে লেকচার আসছে তাগুত, তাগুত কাকে বলে আমরা ওখানে ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ, এখানে ইঙ্গিত দিয়ে দিলাম যে বোঝা গেল তাগুত মানি শয়তান না, শয়তান একটা তাগুত, বাকি এইখানে আয়াতে বলা হয়েছে তাগুত কাকে, বিচারকদেরকে, যে বিচারকরা আল্লাহর আইন বাতিল করে মানব রচিত আইনে বিচার করে, কোরআন তাদের কি বলেছে, আর ওদের কাছে যারা নিয়ে যায় তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তুমি দেখো না ওই লোকদেরকে যারা দাবি করে আমরা আল্লাহর উপরে মানে নেছি, পরকাল বিশ্বাস করি, অথচ তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে হুকুম করা হয়েছিল তাগুতকে অস্বীকার করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য। আল্লাহ তাআলা বলছেন যে এই লোকগুলো আল্লাহ কি করছেন, ওয়ায়ুরিদু শয়তান আইয়ুদুল্লাহুম দালালাম বাঈদা, শয়তানদেরকে আল্লাহর রাস্তা থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়, এরা শয়তানের খপ্পরে পড়েছে, এই জন্য তারা আল্লাহর আইন বিধান বাতিল করে শয়তানের মুরিদ হয়ে গেছে। এরপরে আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল যে কোরআন এটা মানুষ মরার পরে মুর্দার খাওয়ার জন্য নাজিল করা হয় নাই, ঠিক কিনা? আমাদের দেশের মানুষের ধারণা কোরআনটা নাজিল হয়েছে কি জন্য, মানুষ মরলে পরে খতম করাবার জন্য। এই জন্য দেখবেন ঢাকার প্রত্যেকটা মসজিদের সঙ্গেই প্রায় মাদ্রাসা আছে, হাফজখানা। কেন? যে মানুষ মা বাপ মরলে হাফেজ আনতে যাওয়া লাগে আরেক মাদ্রাসায়, দূরে কাছে পাওয়া যায় না, এই জন্য যাতে মা বাপ মারা গেলে পরে হাফেজ পাওয়া যায় কাছে, সেই জন্য কোরআন খতম করাবার জন্য হাফজখানা পড়েছে। আপনি খুঁজবেন ঢাকার যত মাদ্রাসাগুলো আছে প্রায় একই অবস্থা। অথচ এদেশের মানুষ দাবি করে আমরা সব হানাফি মাজহাব, আচ্ছা ভালো কথা, হানাফি মাজহাবের বই তাফসিরে মারিফুল কোরআন, যদিও তার মধ্যে অনেক ভ্রান্ত আকিদাও আছে, শিরকি আকিদা পর্যন্ত আছে, তারপরেও বলি এইটার সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসিরে লেখা আছে একেবারে শিরোনাম দিয়ে, ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করা, দোয়া পড়া, অজিফা পড়া সম্পূর্ণ হারাম, যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। মূলত যে ব্যক্তি এই পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়লো সে নিজেই কোনো সওয়াব পাচ্ছে না, তাহলে সে ওই ব্যক্তির মৃত্যু আত্মার জন্য কি পৌঁছাবে, একের হুবু এটা লেখা। আপনারা তাফসিরে মারফুকান খুলে যান, ফাউন্ডেশনে পাওয়া যাবে, ইসলামিক ফাউন্ডেশন ছেপেছে এটাকে, সূরা বাকারার 41 নম্বর তাফসির বলা আছে। এজন্য আমি বলি যে একটা এলাকার নাপিত আছে, নাপিতে খুশি হয় কোন সময় যখন শুনে যে মহল্লায় একটা শিশু জন্ম হয়েছে, কারণ একটা নতুন মাথা কামাইলে আর 30 টাকা দেবে না, তখন কি করবে 500 টাকার নতুন নোট দিবে, এই জন্য নাপিত খুশি। আর মহল্লার মৌলবী সব খুশি হন কোন সময়, যখন ভোর রাতে মাইকে শুনে শোক সংবাদ তোমাকে মারা গেছে, এই তো খতমের দাওয়াত আসবে, এরপরে তিন দিনের পরে একটা মুরগি খাওয়া যাবে, আর 40 দিন পর ষাড় গরু খাওয়া যাবে, এরপরে মৃত্যুবার্ষিকী তো পার্মানেন্ট খতম চালু হয়ে গেল। শকুন খুশি হয় কি করলে, আর মৌলবী সব খুশি হয় কি হইলে, এর তার কিছু বলার নাই আমাদের। কোরআনকে খতম করার জন্য আল্লাহর নবীর স্ত্রী মারা গেল, সন্তানগুলো মারা গেল, আল্লাহর নবী কি সাহাবীদের ডেকে খতম করাইছেন? না। নবীর মৃত্যু পরে সাহাবীরা খতম করেছেন? না। এগুলো কোরআনকে তার যথাস্থান থেকে নিয়ে অন্যত্র লাগিয়ে দেওয়া, কোরআনকে ঢুকিয়েছে তাবিজের মধ্যে। এখন পুরো কোরআনটাকে কম্পিউটারে ছোট করে একটা বড় মাদ্রি তাবিজ বানিয়ে ফেলছে, নকশা বানাচ্ছে, আর কয়েছে কোরআনের তাবিজ। আরে ভাই, তুমি যে নকশা লিখছো এটাকে কোন কোরআন? 786 বিসমিল্লাহ, সূরা ফাতিহার নকশা, বাকারা নকশা। আমি যদি নামাজ দাঁড়িয়ে পড়া শুরু করি 786, 5003, 10010, আল্লাহু আকবার, নামাজ একজনও পড়বে? ওই তাবিজওয়ালা পড়বে? তারাও জানে এটা কোরআন না। যখন নামাজে দাঁড়াইয়া তোমার নকশা বলে নামাজ হয় না, তাবিজের মধ্যে যা লেখছো ওটাও কোরআন না, ওরা কোরআনকে বিকৃত করার জন্য একটা শয়তানের চক্রান্ত। এই তাবিজ কবল পীর মুরিদি, আর পীর মুরিদের তরিকা অজিফা, এগুলো ইসলামকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ পর্যায়ক্রমে এগুলো একটা ধারাবাহিক আমরা এক একটা বিষয় আলোচনা আসবে, আপনারা প্রতি মাসে আমরা এটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আলোচনা হচ্ছিল যে কোরআন, এরপর আল্লাহ বলছেন কোরআন এইসব খতম করার জন্য না, তাবিজ দেখার জন্য না, এই কোরআন দিয়ে বিচার ফয়সালা চলবে। এরপর আল্লাহ বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে তারা কাফের। সূরা মায়দার 5 নম্বর সূরা 34 নম্বর আয়াত, পরে আয়াত আল্লাহ বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল জালিমুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা জালেম। সূরা মায়দার 45 নম্বর আয়াত, এরপর আল্লাহ আরো বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক। এটা 47 নম্বর আয়াত সূরা মায়দার। এখানে পরিষ্কার যে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা না করলে সে মুসলিম থাকতে পারে না। এখন আপনি বলবেন যে দেখেন এরা যদিও ওইখানে না মানে তো কিছু তো মানে, নামাজের ক্ষেত্রে তো আল্লাহর হুকুম মানে, রোজার ক্ষেত্রে মানে, হজের ক্ষেত্রে মানে, আর ওই আদালতে মানে না, তো অসুবিধা কি? কিছু মানে কিছু মানে না, এটা ডাইরেক্ট কাফের বললেন কেমন কথা এটা? এটা আমি বলি না, এবারে আল্লাহ করেন। আল্লাহ তাআলা বলছেন সূরায়ে বাকারা, দুই নম্বর সুরার 85 নম্বর আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের কিছু অংশ ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? আমাইয়া ফাল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন। আল্লাহ তাআলা বলছেন এরকম যারা করে তাদেরকে দুনিয়াতেও আমি লাঞ্ছনা ছাড়া আর কিছুই দেই না, আর কেয়ামতে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। বোঝা গেল এখানে পরিষ্কার করা হয়েছে আজকে যে মুসলিমরা গোটা দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত পথ দলিত, এটা কারণটা হচ্ছে এই, যতদিন পর্যন্ত মুসলিমরা কোরআন দিয়ে দেশ শাসন করেছে, নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করেছে, অতদিন পর্যন্ত মুসলিমরা মাথা উঁচু করেছিল পৃথিবীতে, গোটা পৃথিবী তাদের ভয় তর্তক কাঁপত। আর যেদিন থেকে মুসলিমরা কোরআনটাকে মসজিদে ঢুকিয়ে দিয়েছে আর শাসন ব্যবস্থা কুফফারদের তরিকা নিয়েছে, তখন থেকে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। এই আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি তাহলে কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না? এটা যারা করবে আল্লাহ বলছেন ফামা জাযাউ যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্য থেকে যারা এই কাজটা করবে তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা করা ছাড়া আর কি হতে পারে? বুঝছেন, ওয়ায়ামাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। এরপরে বলছেন আমাল্লাহু বিগাফিরিন আম্মা তাআমালুন, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। সূরা বাকারা 85 নম্বর আয়াত। এই জাতীয় লোকেরা কিছু মানে আল্লাহর আইন, কিছু মানে কুফফারদের আইন, মানে মাঝখানে নিজেরা বলে আমরা মধ্যম পন্থী। কোন পন্থী? দেখেন কোরআনে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, আপনারা সূরা ওয়াকে দেখবেন, এরা বলে না বামপন্থী, হুবহু বামপন্থী শব্দ কোরআনে আছে। কোরআনে বলেছে আসহাবুল ইয়ামিন ও আসহাবুস শিমাল, ডানপন্থী আর বামপন্থী। মুমিনরা কোন পন্থী আর বাকিরা কোন পন্থী? এবং এটা খুশির বিষয় যে এই পরিভাষাটা এই বামপন্থীরাও ব্যবহার করে, এই পরিভাষাটা বামপন্থীরা ব্যবহার করে, তারা নিজেদেরকে বামপন্থী দাবি করে, বাম দলগুলো। আর কোরআনে বলা আছে বামপন্থী, আল্লাহ তাআলা বলে এগুলো দুই দল, তাহলে বামপন্থী এক দল, ডানপন্থী এক দল। কিন্তু আর এক দল আছে যারা মাঝামাঝি, এরা না বামপন্থী না, এই লোকদের সম্বন্ধে আল্লাহ কি সুন্দর করে বলে দিয়েছেন সূরায়ে নিসা 150 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে কুফরি করে এবং আল্লাহর রাসূলের মধ্যে পার্থক্য করে, ওয়ায়াকুলুন, এবং তারা বলে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, আমরা কিছু মানি কিছু মানি না, ওয়ায়াত্তাখিযু বাইনা যালিকা সাবীলা, আর তারা এই দুইয়ের মাঝখানে একটা মধ্যম পন্থা রাস্তা তৈরি করে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা একেবারে হক কাফের, নির্বেজাল কাফের, একেবারে পিওর কাফের। কোরআনের সূরায়ে বাকারার 150 এবং 151 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আমি কাফেরদের জন্য তৈরি করে রেখেছি আযাবাম মুহিনা, মানে লাঞ্ছনাদায়ক শাস্তি। এবারে এই যে আল্লাহকে আমরা মসজিদে আল্লাহ মানবো, বাইরে আল্লাহর হুকুম মানবো না, তাহলে কয় আল্লাহর ইবাদত করা হচ্ছে? আমরা ইবাদত পরিষ্কার করে দিয়েছি, ইবাদত কি জিনিস? এখন যখন দুই জায়গায় দুইজনের বিধান মানা হচ্ছে, আল্লাহ কজন হয়ে যাচ্ছে? দেখেন আল্লাহর কালাম কি সমৃদ্ধ, আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন অকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, অকাল আল্লাহু, আর আল্লাহ বলছেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি তো এক ইল্লাহ। আল্লাহ কয়জন? দুই আল্লাহ মানতে পারবা না, মসজিদে আল্লাহ একজন, ব্যাংকে আর একজন, মসজিদে একজন, আদালতে আর একজন, মসজিদে একজন, সংসদে আর একজন, মসজিদে একজন, বঙ্গভবনে আর একজন, মসজিদে একজন, জনভবনে একজন, মসজিদে এক আল্লাহর হুকুম চলবে, রাষ্ট্রতে আল্লাহর হুকুম আর হুকুম চলবে, পররাষ্ট্রতে এক আল্লাহর, আর মসজিদের নীতি আর এক আল্লাহর, লা ওয়াকার আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহর ইবাদত করো না, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, আল্লাহ কয়জন? এক আল্লাহর ইবাদত চলবে মসজিদেও ব্যাংকেও, আদালতেও, সংসদেও, গণভবনে এক কথায় পাকের ঘর থেকে শুরু, রান্নাঘর থেকে শুরু করে কোন পর্যন্ত, সংসদ পর্যন্ত হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে। সূরা নাহাল 16 নম্বর সূরার 51 নম্বর আয়াত। এজন্য এবারে প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন তারাই যারা তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করে কার? এক আল্লাহর হুকুম মানে এক আল্লাহ দাসত্ব করে, তারাই হচ্ছে কি মুমিন। কোরআনের সূরা আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আল্লাহ বলছেন, বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, কুল, প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বলছেন, কুল বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎসমূহের রব। কার জন্য? আমার জীবনের ভালোবাসা সব কার জন্য? এটা ক্লিয়ার? আমি যদি কোনো ভাইকে ভালোবাসি কার জন্য ভালোবাসবো? আমার বাপকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ভালোবাসতে বলেছেন। আমি আমার মাকে ভালোবাসবো কার জন্য? আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? এমনি ভাবে আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? সকল ভালোবাসার কেন্দ্রকে আল্লাহ, যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য, কার জন্য? আর আল্লাহ যাদেরকে ঘৃণা করতে বলেছেন তাদেরকে ঘৃণা করবো কার জন্য? এটাই হচ্ছে ইবাদত, এটাই কি? এই জন্য এই লেকচারের আলোচ্য বিষয় ছিল কি, সকল বিধান বাতিল করো। আপনারা যারা সিটটা পরে পেয়েছেন, এরা সিট পায় না, নিয়ে নেবেন সিটগুলো, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। কারণ এই বিষয়ে যতগুলো গুরুত্বপূর্ণ আয়াত আছে আমরা সবই এক জায়গায় জমা করে দিয়েছি, ব্যাখ্যা কম, আয়াতগুলো দেওয়া হয়েছে যাতে আপনারা দাওয়াতের কাজ করতে পারেন। আজকে এই লেকচার কোনো ওয়াজ মাহফিল না, এটা দাঈদের একটা প্রশিক্ষণ। ইনশাআল্লাহ আপনারা যেভাবে সাড়া দিয়েছেন সামনের দিকে আমরা এভাবে চেষ্টা করব। তো যদি আপনারা এরকমভাবে দাওয়াতের কাজ করেন, আপনারা দাওয়াতের কাজ করতে যোদ্ধার জন্য অস্ত্র লাগবে না, যুদ্ধ করতে কোনো অস্ত্র নাই, কেমনে চলবে? আপনারা দাওয়াতের ময়দানের যোদ্ধা, আপনাদের অস্ত্র এগুলো, অস্ত্র এগুলো, অস্ত্র দেওয়া হচ্ছে আপনাদেরকে, নিজে মুখস্থ করবেন, পড়বেন, এবারে যেভাবে বলা হলো এভাবে বলার যোগ্যতা অর্জন করেন। তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশে এই কজন লোক লাগবে না ইনশাআল্লাহ একটা বিপ্লব তৈরি করতে, ইনশাআল্লাহ, ঠিক কিনা? ইনশাআল্লাহ তো অনেক লোক, আমরা তো মনে করি আমাকে পুলিশরা জিজ্ঞেস করে কতজন লোক হতে পারে, আমরা ধরো 200-300 লোক হতে পারে, এখন তো লোক হয়ে গেছে অনেক বেশি। প্রশাসনের লোকজন এখানে আছে, গোয়েন্দা বিভাগের লোকজন আছে, পোশাকে আছে, বিনা পোশাকে সব রকমই আছে, অসুবিধা নেই, আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি। আমরা কি এখানে কোনো কি করছি, এমন কোনো কথা বলেছি যে কথা কোরআন হাদিসে নেই? কিন্তু ওনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমি ওদেরকে বলেছি যে আজকে আমাদের এখানে মাশাআল্লাহ গরুর ব্যবস্থা আছে একটা, তো আমাদের খাওয়ার দাওয়াত আছে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা দ্বিতীয় লেকচার শেষ করলাম, এখন 15 মিনিটের বিরতি আছে, ঠিক আমরা এরপরে লেকচার শুরু করব 11:30 মিনিটে। এই 10-15 মিনিট আপনারা একটু সুযোগ পাচ্ছেন, কারো প্রেশার করা যেতে পারবেন, কিন্তু দূরে যাবেন না। আরেকটা কথা বলে দিই, আপনারা যারা এখানে এসেছেন এইখান থেকে বাইরে ঘোরাবে করবেন না, কারণ আমাদের বিরুদ্ধে লোক আছে, ওই বাইরের থেকে তুমি ধরে নিয়ে যাবে, পুলিশে নিয়ে যাবে, বাধ্য নিয়ে যাবে, তো পরে তারা একটা অস্ত্র দিয়ে মামলা দিয়ে দিল। গত সপ্তাহে এটা হয়েছিল, গত আগের আগের প্রোগ্রামে, আগের প্রোগ্রামে কিছু ভাইরা ওখানে ঘোরাফেরা করছিল, তো তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, ঝামেলা হয়। আপনারা মনে রাখবেন যে একটা ভালো কাজ যেখানে শুরু হয় সেখানে তার বিরুদ্ধে শয়তান। আজকের এই প্রোগ্রামটা নিয়ে পত্রপত্রিকা দেখেন না কি লিখছিল, যুগান্তর পত্রিকা, তারপরে ওই যে কি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আছে, কি মারাত্মক লেখাই না লেখলো, টিভিতেও প্রচার করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অমাকার ওমাকার আল্লাহ, আল্লাহ কাইরুল, ওরাও চক্রান্ত করে, আল্লাহ তার বিরুদ্ধে চক্রান্ত, আল্লাহ উত্তম চক্রান্তকারী, আল্লাহ ষড়যন্ত্র জবাব দিতে পারেন ওদের, এটা আমাদের দাওয়াতের কাজে সহায়তা হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাদের মধ্যে এখন একটু বিস্কুটের অবস্থা ছিল, পানি বিস্কুট আপনারা খান, ঠিক আমরা 11:30 আবার প্রোগ্রাম শুরু করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা লেকচার খুব গুরুত্বপূর্ণ, কেউ সরবেন না ইনশাল্লাহ, প্রত্যেকটা বিষয় খুব জরুরি বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।